السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما أريد منكم من رزق وما أريد أن يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. যাবতীয় হামদ ও প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে বছর শেষে পুনরায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর এই মার্কাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কর্মীদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে, যার রেখে যাওয়া পবিত্র আমানতের হক আদায়ের উদ্দেশ্যে নিজেদের শত ব্যস্ততা পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে এবং তার প্রেরিত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া নির্দেশ পালনার্থে দাওয়াত এবং সেই সাথে সাথে ইসলাহে মুস্তামা সমাজ সংস্কারের প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে এখানে আল্লাহর নামে আল্লাহর ঘরে নেকি হাসিলের উদ্দেশ্যে বসেছি। সেই রসুলের জন্য আসল সকলে আমরা অন্তর থেকে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা কিসের আন্দোলন? অনেকের মধ্যে এই বিষয়টি পরিষ্কার নয়, অনেকের মধ্যে পরিষ্কার, অনেকের মধ্যে আধা পরিষ্কার। মোবাইল বন্ধ করেন, শব্দ করা যাবে না। এদেশের বৃহত্তর জনগোষ্ঠী শিরক ও বেদাতের ধূম্রজালে আবেষ্টিত। এদেশকে 90% মুসলমানের দেশ বলা হয়, অথচ 89% শিরক ও বেদাত অধ্যুষিত মুসলমানের দেশ। এটা আহলে হাদিস বলে যারা পরিচিত তাদের মধ্যেও অর্ধেকেরও বেশি শিরক ও বেদাতে আকেদে অভ্যস্ত হয়ে আছে। আমরা আহলে হাদিস আন্দোলন করছি, এটা আহলে হাদিসের কোন দল হিসেবে কিন্তু আমরা নিজেদেরকে প্রচার করি না। মূল লক্ষ্য আন্দোলন, আলটিমেটলি দাঁড়িয়ে একটা দলে পরিণত হয়। কি সে আন্দোলন, এইটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলনের কোন মজা পাবেন না। সাহাবায়ে কেরাম আমাদের প্রাণ প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শয়নের স্বপ্নে বলা যেতে পারে একেবারে, এমনকি ঘুমের সময়ও থাকতেন। আয়েশা সিদ্দিকা সাহাবানন সাহাবিয়া, ঠিক না? তিনি রাতের অন্ধকারে কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত সালাত আদায় করতেন পৃথিবীর কোন মানুষ জানেন না, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানতেন। দেখা যাচ্ছে ওই গোপন কর্মটা পর্যন্ত উম্মতের কাছে প্রকাশিত, ঠিক না? গোপন নাই। রাতের বেলায় ভয়ে ঘুম আসছে না, উসখুস করছেন। আয়েশা সিদ্দিকা বলছেন, আপনার কি হলো, আজকে ঘুম আসছে না কেন? ওহ আয়েশা, যদি কেউ বাহিরে অস্ত্র নিয়ে আমাকে পাহারা দিত তাহলে বোধহয় ঘুমটা ভালো আসত। মানে প্রতি মুহূর্তে বিপদ এবং মৃত্যুর আশঙ্কা, শত্রুদের প্রচন্ড শত্রুতার মধ্যে তার জীবনটা কেটেছে সারা জীবন। চিন্তা করেন, মক্কায় যেমন জানে দুশ্মনদের মধ্যে বসবাস করতে হয়েছে, মদিনায় গিয়েও ইহুদি এবং মোনাফেক উভয় বিধ দুশ্মনের মধ্যে তাকে বসবাস করতে হয়েছে। তাই মানুষ হিসাবে তিনি ভয় পেয়েছেন, তিনি নূরের নবী ছিলেন না, মাটির মানুষ ছিলেন বলেই তার মধ্যে ভয় আসছিল। হঠাৎ বাহির থেকে অস্ত্রের ঝনঝনানি সরে গেল, আল্লাহ রাসূল চমকে উঠছেন, উনি ভেবেছেন ওই বুঝি শত্রু এসে গেল। জিজ্ঞেস করলেন কে, জবাব দিলেন আমি আপনার অমুক সাহাবী। মায়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ রসুল এরপরে এমন ঘুম পড়লেন নাক ডাকানির শব্দে আমার ঘুম বাতিল হওয়ার লক্ষণ, অশান্তির ঘুম। এই একটা ঘটনায় প্রমাণ হয় যে তিনি কিভাবে শত্রু বেষ্টিত ছিলেন। প্রশ্ন এখানে, তিনি যে শ্রেষ্ঠ মানুষ তার প্রমাণ তার জন্ম থেকে তিনি আল আমিন, ঠিক না? তিনি যে শ্রেষ্ঠ রসুল তার প্রমাণ ইহুদিন আসারা যারা আহলে কিতাব তারাই বলেছে। কিন্তু মুশকিল, ইসহাকের বংশে না হয়ে উনি ইসমাইলের বংশে হয়েছেন, এই বৈমাত্র হিংসার কারণে তারা তাকে স্বীকৃতি দেয়নি। তারা তাকে চিন্ত অনুরূপ ভাবে, যেমন পিতা তার সন্তানকে চিনে, চেনা সত্ত্বেও তাকে স্বীকৃতি দেয়নি, সেটা হিংসার কারণে। মোনাফেকরা সুবিধাবাদী, যখন যুদ্ধে জিতে যায় গনিমত নেওয়ার লোভে এসে দলে যোগ দেয়, যখন যুদ্ধে মার খায় তো আবার পালায়। সুবিধাবাদী গোষ্ঠী আর ইহুদি নাসারা গোষ্ঠী, এই দ্বিবিধ গোষ্ঠীর মোকাবেলায় মহাজের মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামকে মদিনাতে বসবাস করতে হয়েছে। মদিনা তার নিকট আত্মীয় বলে কেউ ছিল না। প্রশ্ন হল এই, যাকে সবাই চিনল শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ রসুল হিসেবে, সর্বশেষ নবী হিসেবে, তার বিরুদ্ধে এত শত্রুতা কেন? বলেন, জবাব দেন। ব্রেন খাটান, ভালো করে ঘুম পড়া যাবে না, ভালো করে মাথা খাটিয়ে জবাব দিতে হবে। আপনারা বলেন ভালো মানুষের কোন দুশ্মন থাকে নাকি? ভালো মানুষের কোনো দুশ্মন হয় না, ভালো মানুষ তো ভালো মানুষই। লোকটা খারাপ না হলে কি এত লোক তার বিরুদ্ধে বলে, এটা বলবেন না আপনারা? যা রটে তার কিছু না কিছু তো অবশ্যই ঘটে। হ্যাঁ, এটা তো বাংলাদেশি হাদিস ভাই, দশ যেখানে আল্লাহ সেখানে, দশ তার বিরুদ্ধে, আমরা আল্লাহ তো আমাদের সঙ্গেই আছে, ও তো একা, এটি তো স্বাভাবিক নিয়ম। যদি গণভোটে নবী তৈরি হইতো তাহলে আল্লাহ নবী নিঃসন্দেহে ফেল করতেন, ঠিক না? প্রশ্নের জবাব কিন্তু আপনারা দেন নাই যে এই মানুষটার বিরুদ্ধে এত দুশ্মনী কেন, কেন এত দুশ্মনী? জবাবটা দেন, ভালোর প্রতি হিংসা। বলেন জবাব পরিষ্কার ভাবে, ভালোর প্রতি হিংসা। তিনি কি দাওয়াত দিয়েছিলেন? তৌহিদের দাওয়াত দিয়েছিলেন। মানুষের প্রতি দাসত্ব নাই, দাসত্ব সেরকম আল্লাহর প্রতি হতে হবে, আনুগত্য তার রসুলের প্রতি হতে হবে। ইসলামের এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এই দুটি ভিত্তির উপরে, এক তৌহিদে ইবাদত, দুই খতমে নবুয়ত। এই দুটি বিল্ডিং এর একটা যদি নষ্ট হয়ে যায় বিল্ডিং শেষ। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, আপনি আবু জেহেল, কি আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতে না? সে কি রসুলকে বিশ্বাস করেছিল? করেনি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নারা তকবীর দেয়, তৌহিদ পন্থী চিৎকার দেয়, অথচ কবরকে সেজদা করি, অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করি না। আল্লাহকে বিশ্বাস করলে অবশ্যই আল্লাহ আমার রোগ সারিয়ে দিতেন, আমাকে পীরের দরগা যে মাথা হেড করা লাগতো না, কার রসুলে মানা লাগতো না। তৌহিদ হতে হবে ওইটাই যে তৌহিদ আল্লাহ ছাড়া কারোর সাথে মাথা নত করে না। 33 কোটি বৈদান্তিক অধ্যুষিত ভারতে 33 কোটি দেবতা তাদের, মানে তুলসী গাছ পর্যন্ত মানুষের সেবা পূজা পাচ্ছে, শাক পর্যন্ত মানুষের পূজা পাচ্ছে, যে মানুষ শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে, শ্রেষ্ঠ সৃষ্টি, তাই না? আশরাফুল মখলুকাত। আর তারা একবার আখাসুল মখলুকাত তুলসী গাছের কাছে গিয়ে পর্যন্ত, সাপের কাছে গিয়ে পর্যন্ত পূজা করে, হিন্দুরা করে না? অথবা ওরাও কিন্তু এক ঈশ্বরকে মানে। রথযাত্রা সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব পড়েছে লুটে করেছে প্রণাম, রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যাম। কার কবিতা জানেন? বলেন, ঠাকুর কবিতা। ঠাকুরের কবিতার মধ্যেও কিন্তু তৌহিদ ফুটে উঠছে, বলছি কোন তৌহিদ ওটা। রথ চলছে, রথ তো কদিন আগে মেলা হলো আমাদের এখানে রাজশাহীতে, বিশাল মেলা হয়ে গেল, রাস্তা দিয়ে চলছে রথের মেলা। তো কবি বলছেন রথ যাত্রা মহাসমারোহ চলিছে ধুমধাম একেবারে, রথ চলে যাচ্ছে আর মানুষের সামনে ভক্তরা সব লুটিয়ে পড়ছে ওই রথের কাছ থেকে, পূজা নেবে তার, ভক্তি নেবে তার, সুপারিশ নেবে নাকি আল্লাহ ভালো দেন, কি জন্য সে দাদা ওরাই ভালো জানে। রথ ভাবছে বাবা আমি তাহলে দেব হয়ে গেলাম নাকি, না আমার কাছে লুটিয়ে পড়ে গেল মানুষ। পথ বলছে আমি কি দেব তা নিলে আমার ঘাড়ে বাড়ে মানুষ শ্রদ্ধা করছে কেন, পথ পথে তো শ্রদ্ধা করে। মূর্তি মনে করে রথের মাথায় একটা মূর্তি থাকে না, মূর্তি বসতে ওরা আমাকেই বুঝে শ্রদ্ধা করতেছে, তিনজন তিন রকম কল্পনা করছে কিন্তু হাসে অন্তর্জামী, যিনি আসছেন পাগলের দল করে কি আমাকে বাদ দিয়ে পথে শ্রদ্ধা করছে, এসে পাগল ছাড়া কি। রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ঈশ্বর কিন্তু আমাদের আল্লাহ নন, ওনার অন্তর্যামী নিঃসন্দেহে একমেব দ্বিতীয়ম, একেশ্বর বহুশ্বর নয়, উনি একেশ্বরবাদী ছিলেন কিন্তু সেই ঈশ্বরের কোন ক্ষমতা নাই, ছোট জগন না। আমাদের ঈশ্বর আমাদের আল্লাহ যিনি, নাউজ বলিবন জালে ঈশ্বর তো বলাই না যায়, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরই হয়, আল্লাহ কোন স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ কোন এক বছর দুই বছর তিন বছর নাই, আল্লাহ এক, আল্লাহ চিরকাল এক নামেই পরিচিত হবেন, তার কোন অনুবাদ হবে না, ভগবান বলা যাবে না, গড বলা যাবে না, আল্লাহ আল্লাহ ঈশ্বর বলা যাবে না। আমাদের আল্লাহ শুধুমাত্র স্বীকৃতিবাচক একজন ব্যক্তি নন, একটা সত্তা নন, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, এটা মুশরিকরাও স্বীকার করে। ওলাইন সালতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লাইয়াকুলুন্নাল্লাহ কুল আলহামদুলিল্লাহ বাল আকসারুম লা ইয়াকিলুন লা ইয়ালামুন। যদি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি মুশরিকদের জিজ্ঞেস করো বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কুল আলহামদুলিল্লাহ, তুমি এটা জবাবটা পেয়ে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে নাকসার হুমলা আলামুন, ওর অধিকাংশ এটা জানেই না। আমরা স্বীকার করি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু ওই স্বীকৃতি মাত্র আমাদেরকে জান্নাতে নেবে না, মুসলিম বানাবে না। মুসলিম হতে গেলে আপনাকে এই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আমাকে রোগ দেন, তিনি রোগ আরোগ্য করেন, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মরণদাতা, আল্লাহ সন্তানদাতা, আল্লাহ আইনদাতা। তাহলে হুদুদুল্লাহ ফালা তাতাদ্দুহা, হালালের সর্বশেষ সীমানা অতিক্রম করো না। তাহলে হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটাই সীমানা ও নিকটবর্তী হেও না, এটা হারামের সর্বশেষ সীমানা। হারামের ক্ষেত্রে আয়াতটার ভাষা দেখেন, তাহলে হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটাই আল্লাহ সীমানা, এর নিকটবর্তী হবে না, মানে হারামের নিকটবর্তী হলেই মানুষ হারাম কাজ করবে, হারাম খুব লোভনীয় জিনিস। আর হালালের শেষ সীমা কি বলা হচ্ছে, তেলকে হুদুদুল্লাহ ফালা তাতাদ্দুহা, এটাই আল্লাহ সীমানা, এই হালাল অতিক্রম করো না। ভাষা দুই জায়গায় দুই রকম, এক জায়গায় হচ্ছে তাতাদ্দুহা হালালের ক্ষেত্রে, আর এক জায়গায় ফালা তাকরাবুহা হারামের ক্ষেত্রে। বোঝা গেল হালালের ক্ষেত্রে কাছাকাছি গেলেও খুব একটা সমস্যা নাই, আল্লাহ তো মাফ করবে, হালালের বেশি করে ফেললাম, ভুল করে ইফতার করলে রমজানকে সুযোগ হওয়ার আগেই ইফতার করে ফেলছি, কি আল্লাহ মাফ করে নাই, কি ফতোয়া দেন আপনারা, ইফতার করে ফেলেছি হুকুম হলে সূর্যাস্তের পরে ইফতার করতে হবে, তাই না, আমি এমন খিদা লাগছে আসছি ঢাকাতে হুঁশ নেই খেয়ে বলে এক গ্লাস পানি, যা পরে হুঁশ হয়েছে আল্লাহ মাফ করে যাও বাবা, ঠিক আছে হালাল তো খাইছো মদ তো খাবে। কিন্তু যদি হারাম থাকে ফালা তাকরাবুহা, ও গ্লাসে তুমি উঠে দিতে পারবে না, ও ধারে যাওয়া যাবে না, অর্থাৎ মদ যেন তোমার ঘরেই প্রবেশ না করে, তুমি খাবে কেমন করে। দেখছেন ভাষার ভাষার মধ্যে এমন চমৎকার সাজুজ্য আছে কোরআনের, এগুলো বুঝলে আর কিছু লাগে না। এরপরে বলা হচ্ছে শুধু আল্লাহ বিধানগুলো তোমাকে মানতে হবে, শুধু তাই নয় আল্লাহর বিধানের সঙ্গে সঙ্গে তার রসুল কৃত বিধানগুলোকে তোমাকে মেনে চলতে হবে। আল্লাহর বিধানের ইমতাসাল আওয়ামিরিহি ওয়া ইসতিনাবে নওয়াহিহি, আল্লাহর আদেশ যথাযথভাবে তোমাকে মেনে চলতে হবে এবং তার নিষেধগুলো যথাযথভাবে বিরত থাকতে হবে। কিভাবে থাকবে, যেভাবে আমার রসুল তোমাদেরকে হেদায়ত দান করেছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার রসুল তোমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন সেখান থেকে যদি নিজে নিজে কিছু যোগ বিয়োগ করো, নতুন কিছু আবিষ্কার করো, ফাহুয়া রাদ্দুন মারদুদ, এটা পথ প্রত্যাখ্যাত, চলবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাত প্রবেশ করবে যারা আবা তারাই। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবা কারা? অসম্মত কারা? জান্নাতে যেতে অসম্মত হয় এমন কোন মানুষ আছে নাকি দুনিয়াতে? হ্যাঁ, মানে আতানি ফাদাখাল আল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো তারাই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবদ্ধতা করলো তারাই আবা। এবার আসেন, আমার রসুল বলে যাচ্ছেন, দেখো এ জামাত আল ইনসান ইন কাতা আনু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু রাওয়াহু মুসলিম। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, আমল আশা করার সুযোগ পায় না, শেষ। ইন কাতা, কাতা মানে কাটা, ইন কাতা মানে একেবারে বিচ্ছিন্ন করা, ভাবে ইনফেল যখন আসবে কাঁথাটা বিচ্ছিন্ন করা হয়ে যাবে। আর কাঁথা মানে কাঁটা, কাটলে তো আবার জোড়াও লাগানো যায়, সেলাই টেলি করা যায়, তাই না? ইন কাঁথা হলে আর সেলাই করা যায় না। ইন কাঁথা আনো আমালহু, তার আমল বিচ্ছিন্ন হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটি বিষয় ছাড়া। শেষ আছে কি, আলাদিন সালুন ইয়াদউ লাহু, তার ছেলে তার জন্য দোয়া করবে, আছে না এটা? হাদিস আমরা সবাই জানি, কেমন? এই যে ডেকে জানিকে, তার বাবা ডেকে জানি লোকটা ঘুমাচ্ছে, সোজাই বসে, আশঙ্কাটা হবে না, পা ঘুরিয়ে বসেন, সাইড চেঞ্জ করবেন, এটা হাদিসের ট্রিটমেন্ট। এইখানে আপনাদের একটা এই হাদিসটা প্রায় আপনারা সবাই বলেন, একটা ভালো একটা লাইন ধরিয়ে দিয়ে এখানে এখানে বলা হয়েছে, মাইয়েতের জন্য ছেলে দোয়া করবে, তাই না? ছেলে জীবিত না মৃত? মায়ের কি আর দোয়া করতে পারবে? কে কার জন্য করবে? জীবিত ব্যক্তি মৃতের জন্য দোয়া করবে। বলা হয়েছে কি, মৃত জীবিতের জন্য দোয়া করবে? আমরা কিন্তু মনে করি ওই মৃত মরে গেছে বটে, ইন্তেকাল করেছে, মরেনি। ইন্তেকাল মানে কি? ট্রান্সফার। ইংলিশ বলো বাবা দুই একটা, বলেন ট্রান্সফার। ইন্তেকাল মানে ট্রান্সফার, রাজশাহী থেকে ইন্তেকাল করে ঢাকা চলে গেল, ভূখণ্ড কি ভূপৃষ্ঠ থেকে ভূখণ্ডে ট্রান্সফার করল, বুঝলেন নি? মিন জাহারিল আরদে ইলা বাতনিল আরদ, ইন্তাকালা মিন জাহারিল আরদে ইলা বাতনিল আরদ, সে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে স্থানান্তরিত হল। আমার পিসায় মরেন নাই, উনি ইন্তেকাল করেছেন। দুনিয়া নিজের আমাশা ভালো করার ক্ষমতা ছিল না, কবরে গিয়ে তার এত কাজ বেড়ে গেল, যত মুরিদানের পেটটা ভালো করে দেয়, যার সন্তান হয় না তার সন্তান দেয়, খাটনি তার এত, সারাদিন যদি খাওয়া দাওয়া নেই খালি উপকারই করবে, খালি উপকারই করবে, কিছু করবে না, ক্ষতি করবে, বেয়াদবি করলে শাস্তি দেবে আর আদব রক্ষা করলে উপকার করবে। রাস্তায় বেরিয়েছে, হোঁচটকে পড়ে গেছে, আহ বাবা না খোশ হয়েছে, দৌড়ে এসে পকেটে সমস্ত টাকা যা রাস্তায় বের হয়েছিল নিয়ে সব টাকা বাবাকে দিয়ে বাড়ি চলে আসলো। এইবার বের হয়েছে, এই শোনো শোনো তোমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে, আরে তাই নাকি? বাবা খুশি হয়েছে, মার দৌড়ে আবার বাবার ঘরে কবরে, পকেটে যা ছিল সব আবার বাবার কবরে, বাবা বাবার ওসিলাতেই আমার ছেলে গোল্ডেন পেয়েছে, বাবার কারণে আমি সামনে কোনো বোধহয় বিপদ ছিল, হোঁচট খেয়ে বাড়ি ফিরে আসছি, বাবাই আমার সব, বাবা থাকলে কোনো সমস্যা নাই। এই হলো বাংলাদেশের তৌহিদবাদী মুসলমান, এদের সংখ্যা বেশি না কম? এদের ভোটে আপনি ইসলাম কায়েম করবেন নাকি? যদি কায়েম হবে কোন ইসলাম কায়েম হবে? আপনাকে খতম করে ইসলাম কায়েম হবে। এই তৌহিদে বিশ্বাসী ছিল আবু জাহেলের গোষ্ঠী, যুগে যুগে যত শিরিক নূহ আলাইহিস সালামের যুগ থেকে আমাদের নবী পর্যন্ত যত নবীদের উম্মত সকল উম্মত পথভ্রষ্ট হয়ে এই শিরকে ডুবেছিল। আমার রসুল এই শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন, অপরাধ তারা এখানে ছিল, যে আমার পিতা ইব্রাহিম যে কাবা ঘর করে গেলেন, সেই কাবা গৃহে তৌহিদের কেন্দ্র বাদ দিয়ে তোমরা শিরকের কেন্দ্র বানিয়েছ। তারা বলল, দেখো নাহানু আহালুল্লাহ, আমরা আল্লাহওয়ালা, নাহানু আহাল বাইতিল্লাহ, আমরা আল্লাহর ঘরের বাসিন্দা, নাহানু হুমুস, আমরা কঠোর ধার্মিক, তুমি আমাদের ছেলে কি কথা বলছো, আমরা কি তাহলে বিধর্মী? উল্টা তাকেই বলা হলো তুমি বিধর্মী, ইন্না মুহাম্মদ কাদ সাবা, মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে। কেউ কেউ বললেন ইন্না মুহাম্মদ কাদ ফারাকাল জামাআ, মুহাম্মদ আমাদের এই জামাতটাকে বিভক্ত করে দিয়েছে। মক্কার বাসিন্দাদের দুটো অভিযোগ ছিল, এক যে মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে, অর্থাৎ তাদের শিরকি ধর্ম ত্যাগ করে তৌহিদ ধর্মে চলে গেছে, আর জামাত বিভক্ত করেছে কারণ যে শিরক মিশ্রিত যে বিশাল জামাত ছিল আবু জাহালের, সে জামাত বিভক্ত হয়ে আবু বকর, ওমর, ওসমান, আলিম কিছু সংখ্যার লোক আলাদা হয়ে গেল না, নিঃসন্দেহে জামাত বিভক্ত হয়ে গেছে। কথা একেবারে অসাধ্য, 100% কারেক্ট কথা, ঠিক না? আপনি কি করবেন, আপনি কি মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড ওই দলে চলে যাবেন, না এই মাইনরিটির সঙ্গে থাকবেন? হকপন্থী লোকগুলো মাইনরিটির সঙ্গে থাকলেন, ফলে তাদের ভাগ্যে যা বিপদ, যা মুসিবত, যা নির্যাতন আসার তা আসতে শুরু হলো, এটাই স্বাভাবিক। মদিনায় গিয়েও ঠিক একই অবস্থা, ইহুদি নাসারা ভাবলো আমরাই তো আগে থেকে আহলুল কিতাব, না হলো আবনা উল্লাহ আহেব্বাউহু, আমরাই আল্লাহ সন্তান এবং আমরা আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা। লান তামাসসান নার ইল্লা ইয়ামা মাউদুদা, যদি কখনো আমরা জানো যাইও, কয়েকদিন থাকবো আবার বেরিয়ে চলে আসবো, আমাদের বংশ তো হাজার হাজার নবী, সমস্ত নবীর সাফাত আমরা চলে আসবো, এই অহংকার তাদের মধ্যে ছিল। সেখানে গিয়ে যখন আমার রসুল কথা বললেন যে না, তোমাদের সমস্ত নবীরা তো আমার সুসংগ দিয়ে গেছে, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বায়না ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, হে বনু ইসরাইল, আমি তোমাদের রসুল, আমি এসেছি তাওরাতের সত্যনকারী হিসেবে এবং এসেছি আমার পরবর্তী যে নবী আসবেন তার সুসংবাদদাতা হিসেবে, যার নাম হবে আহমদ। তো তোমাদের রসুল তো নিজে আমার আগমনের সুসংবাদ দিয়ে গেছে, এরপরও তোমরা আমার সাথে দুশ্মনী করছো, কে শোনে কার কথা? এখানে বিরোধিতা, ওখানে ছিল দুটো বিষয়, আর এখানে কিন্তু মৌলিকভাবে সে দাঁড়িয়ে গেল যে তিনি আমাদের চিরদিনের সামাজিক বন্ধনটা, সামাজিক মর্যাদাটাকে বিনষ্ট করে দিচ্ছে, কারণ তার এই সত্য সমাজে এসে গেলে আমাদের এই মিথ্যার বিশাল বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, কারণ সমাজ চলে আকিদা বিশ্বাসের উপরে, বিশ্বাস যদি কেউ পরিবর্তন হয়ে যায় তাহলে মানুষও পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? এই ভয়ে মদিনার ওই ইহুদিরা এবং ওই মোনাফেকের দল তার বিরোধিতা করেছিল। তাহলে দুই জায়গাতে একটা বিষয় কিন্তু এক হয়ে যাচ্ছে আমরা, যে বিশ্বাস তিনি এনেছিলেন সে বিশ্বাসের নাম কি? তৌহিদে বিশ্বাস। আর এই তৌহিদটা ছিল কি? তৌহিদে ইবাদত, আল্লাহ দাসত্বের ক্ষেত্রে একত্ব। আর তৌহিদুর রুবুবিয়াত হল কি? আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে এক বলে মানা। তো কাফেররাও তাকে এক বলে মানত, মুশরিকরাও তাকে এক সৃষ্টিকর্তা বলে মানত, কিন্তু আল্লাহর বিধান তারা মানত না। আর আমার রসুল বললেন এক বলে মানতে গেলে তার বিধানটাও মানতে হবে এবং তার নবীর তরিকার মোতাবেক চলতে হবে, এইটা তারা মানতে রাজি হয় নাই। বলুন বাংলাদেশের মুসলমানদের আমাদের উপরে এত রাগ কেন? এর মদিনার থেকে চলে আসেন বাংলাদেশে, কোন দায় পড়ে আমাদের প্রতি এত রাগ মানুষের কি জন্য? বাংলাদেশে ওই এতদিন ধরে দেশে ঢাকার রাজধানীর বুকে বিশাল অফিস নিয়ে, বড় একটা অফিস আছে না আমাদের ভাইদের, জীবনে কখনো তাদের বিরুদ্ধে কেউ হইচই করে নাই। আজকের পত্রিকা পড়ে দেখেন, এক মৌলবীকে কে জবাই করছে, ইঙ্গিত দেশে পরিষ্কার ভাই ওহাবি সালাহীদের দিকে। আমরা জীবনে টেলিভিশন দেখি না, টিভিতে কে কি বলে তাও জানি না, অথচ তাকে কে মেরেছে তাকে আল্লাহ ভালো জানে, কারো দোষ খুঁজি পারে, দোষ এখন ওহাবি সালাহীদের। আজকে বোধ হয় এখানে 8-10 পত্রিকা দেখেছেন না, ফিল্মি কায়দায় আমি হাদিস প্রাণের ভবন দখল করেছি, দেখেন না কি আল্লাহর বান্দা, প্রথম আল্লাহ শেষ আল্লাহ সবাই লিখছে ফিল্মে কায়দায়, এমনি না সশস্ত্র দলবল নিয়ে নাকি আমি গেছি দখল করে আসছি, আমার ঘরে আমি গেছি আমাকে বানানো হচ্ছে, এখন কি বলবো ওটাকে, এটা বাবার নাম বলতে না কি বলবো, এই ধরনের মিথ্যাচার যাতে এই মানুষটাকে বাংলাদেশের জমিনের সকলের কাছে বিনষ্ট চরিত্রের লোক হিসাবে প্রমাণ করা যায় সেই জন্য সকল পত্রিকা উঠে পড়ে লেগেছে। ইসলামী যে পত্রিকা বলে আপনারা পরিচিত দেশে কোনটা বলেন তো, কি নাম, তারা লিখছে এই বিশিষ্ট আলেমউদ্দিনকে হত্যা করেছে ওহাবি সালাফিদের দিকে ইঙ্গিত করে লিখছেন, আর বাম বলে যারা পরিচিত তারা আমাদেরকে বানাচ্ছে গুন্ডা, ফিল্মি কায়দে আমরা ভবন দখলকারী, আজকের দিনের এসব পত্রিকায় ভর্তি বাংলাদেশে, সমস্ত টার্গেট আমাদের দিকে, একটাই কারণ যে এদের এই আন্দোলন বিনষ্ট হয়ে যায়, যে কথা আমরা বলছি বাংলার জমিনে এটাতে কেউ খুশি হবে না, যারা ধার্মিক বলে পরিচিত বাংলাদেশে তারা আরো বেশি নাখোশ হবে আমাদের কারণে, কারণ তাদের কাছে তৌহিদ নাই, তৌহিদ ইবাদত নাই, তৌহিদ রুবুবিয়াত আছে মাত্র, তারা আল্লাহ কাছে রব হিসেবে স্বীকার করে কিন্তু আল্লাহর প্রতি দাসত্ব তাদের নাই, তাদের দাসত্ব রয়েছে বিভিন্ন কবরের প্রতি, বিভিন্ন ব্যক্তির প্রতি যাদের কিছু করার ক্ষমতা নাই, আর আমাদের দাসত্ব স্রেফ আল্লাহর উপরে, সকল অবস্থায় আমরা খুশিত আল্লাহ নামে আলহামদুলিল্লাহ বলি, দুঃখ পেলে ইন্না লিল্লাহ বলি। আমাদের এক ভাই, আপনারা তো সবাই খবর রাখেন, ইতিমধ্যে এই উমরা থেকে আসার পরে মাত্র দু সপ্তাহের মধ্যে তিনটা জানাজা পড়লাম, প্রথমটা সাতক্ষীরায়, তারপরের সপ্তাহে বগুড়া জেলা প্রধান উপদেষ্টা মাস্টার তোজাম্মেল হক, তোজাম্মেল হোসেন না, 79 বছর বয়সে হঠাৎ মৃত্যুবরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের বৃহস্পতিবারে গত, আজ তো বৃহস্পতিবার তাই না, গত বৃহস্পতিবারে আমাদের দিনাজপুর পশ্চিম সংগঠন জেলার সভাপতি ভাই ইদ্রিস আলী 63 বছর বয়সে হঠাৎ করে রাত 4টার সময় বিদায় হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ রাত 10টা পর্যন্ত তিনি সংগঠনে প্রোগ্রাম করেছেন আজকের প্রোগ্রাম সফল করার জন্য। সুরতের অনুকূলে যত সংগঠন আছে এটা করা খুব সহজ, ঘরে বসে 200 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া সম্ভব, কিন্তু সুরতের প্রতিকূলে যারা চলে তাদের চলা একটু কষ্ট নয় কি, সেখানে কমিটিতে 10 জন সদস্য করার লোক খুঁজে পাওয়া যাবে না, কারণ স্রোতের উল্টা চলতে গেলে শক্তিশালী হওয়া লাগে, আর এখানে আমাদের শক্তি জিহাদ বললে হুজ্জাহ বলে ইলম, জ্ঞান এবং দলিলের শক্তিতে আমরা চলি, দেহের শক্তি দিয়ে আমরা যুদ্ধ করি না, যে যুদ্ধ এখানে চলছে আমাদের সঙ্গে শুধু বাংলাদেশের জ্ঞানী সমাজ নয়, বিদেশের বহু জ্ঞানী সমাজ দারুণভাবে আঘাত খাচ্ছে আমাদের এখানে, যেহেতু আমরা বাংলা ভাষায় দিন দাওয়াত দিচ্ছি, তৌহিদের দাওয়াত দিচ্ছি, এজন্য সবার আগে 17 কোটি মুসলমানের হৃদয়ের কন্দরে ধাক্কা খাচ্ছে সবার আগে, এরা কি বলতে চায়, আমাদেরকে রাজনৈতিক টোপ দিয়েও কেউ গেলাতে পারে নাই, কোন অর্থনৈতিক টোপ দিয়েও কেউ আমাকে হটাইতে পারে নাই, আমাদেরকে ধর্মীয় টোপ দিয়েও কেউ আমাদেরকে ঘুরাতে পারে নাই, সংখ্যাগরিষ্ঠতার লোভ দেখেও আমাদেরকে কেউ নিতে পারে নাই, আমরা সেরেফ এক জায়গায় বসে আছি, সার্বিক জীবনে স্রেফ আল্লাহ সার্বভৌমত্ব এবং তার রসুলের আনুগত্য প্রতিষ্ঠা লাভ করুক। আপনারা রাজি আছেন? এটাকে শুধু সালাতের সময় না, অন্য সময়ও, রাজনৈতিক ক্ষেত্রে আপনি বাতিলের আনুগত্য করবেন, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কারুনের আনুগত্য করবেন, রাজনৈতিক ক্ষেত্রে ফেরাউনের আনুগত্য করবেন, আর মসজিদে এসে আল্লাহর আনুগত্য করবেন। এই তিন আনুগত্য একসঙ্গে চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা একটা আন্দোলন, এটা কোন দল নয়। সুবিধাবাদীরা এই দল করে, দলবাজি করে, কিন্তু আন্দোলন যারা করে তারা সুবিধাবাদী নয়। স্রোত এগিয়ে চলেছে পদ্মা নদী, পানি নেই, শুকিয়ে গেছে, তথাপি ওকে পদ্মাই বলা হবে, নদী বলা হবে, ওকে কখনোই হ্রদ বলা হবে না। ওই স্রোতে কখনো মৃত লাশ ভেসে আসে, কখনো শ্যাওলা ভেসে আসে, কখনো কাশফুল আসে, কখনো কচুরিপানা ভাসে, তথাপি স্রোতই থাকে। অথচ কাপ্তাই হ্রদে 60 হাত গভীরতা নেই, বসে আছে বহু পানি সেখানে, ওটাকে কেউ স্রোত বলে না, কেউ নদী বলে না। আহলাদিস আন্দোলন এটা একটা নদীর মতো, স্রোতের মতো, কখনো দুকুল ছাপিয়ে প্লাবন ডেকে নিয়ে আসবে, কখনো মন্থর গতি লাভ করবে, কখনো থমথমা খাবে, স্রোত বন্ধ হবে না। এই আকীদাই আমাদের সামনে রয়েছে, মজুদ হবে। সংখ্যার কোন প্রয়োজন নাই, কিছু আকিদাওয়ালা মানুষ দরকার, যাদের আকিদায় আল্লাহ বেদ কারোর সামনে মাথা নিচু করে না, যারা আকিদা আল্লাহ বেদ কারোর সাহায্য প্রার্থনা করে না, যাদের আকিদায় সামান্যতম কোন সুবিধাবাদের গ্লানি থাকে না, যারা সর্বাবস্থায় সিরিফ আল্লাহ কাছে মাথা নিচু করে এবং সারা জীবনটা আল্লাহর জন্য তারা ব্যয় করে, এরকম মানুষের প্রতিটি নকল হরকত তার নেকির পাল্লা বৃদ্ধি প্রাপ্ত হয়। মান্দাল্লাযী ইউক্রিদুল্লাহ কারযান হাসানা ফায়ুযাইফু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য কর্জ দেয় আল্লাহ তাকে দ্বিগুণ দ্বিগুণ দান করে থাকেন। সূরা মুজাম্মিলে কর্জের কথা এসেছে, এটা হলো ইসলামের একেবারে প্রথম দিককার সূরা, মক্কিতে নাযিল হয়েছে, আর সূরা তাগাবুনে মাদানী সূরা, সেখানেও এই কর্জের কথা এসেছে। তা দেখা যায় ইসলামের শুরু এবং শেষ সব জায়গায় আল্লাহাক কর্জের কথা বলেছেন, ঋণ দাও, তোমরা আমাকে ঋণ দাও, তোমাদের ঋণ আমি দ্বিগুণ তিনগুণ বহুগুণ বর্ধিত করে প্রতিদান ফিরিয়ে দেবো কেয়ামতের দিন। আমরা ঋণ দেওয়ার জন্য এসেছি, যদি আল্লাহ আজকে আমার জীবন নিয়ে খুশি হন, পুরো জীবনটা আল্লাহর রাস্তায় ঋণ দিয়ে দেব। যদি আল্লাহ আমাকে টাকা নিতে খুশি হন, পুরো টাকা আমরা আয়ের সবটাই আল্লাহর রাস্তায় ঋণ দিয়ে দেব, 1 টাকা ঋণ দেবো, 10 টাকা পাবো, ওই লাভ করে ছাড়ে নাকি? আজকে আল্লাহর জন্য আমরা একে 2টা দিন কাটাবো, এর বহু বহু গুণ নেকি আল্লাহর কাছে পাবো কেয়ামতের মাঠে, যেদিন 1টা দিনের পরিমাণ 50,000 দিনের সমান হবে, সেই দিন আমি আনন্দে থাকবো, শান্তিতে থাকবো, টেরই পাবো না। অথচ অন্যেরা জ্বলন্ত আগুনের মতো পুড়বে তারা। এই বাস্তব নমুনা দেখতে চান তো, মক্কায় যান, বেসমেন্টে থেকে আসছিলাম 10 দিন, এসি ঠান্ডা, যখন টয়লেটের জন্য বাধ্যে বেরিয়ে আসি মনে হয় একবারে মরুভূমির সেক লাগতেছে গায়ে, কি করে তাড়াতাড়ি পালাবো এখান থেকে, এই অবস্থা হয়। এটাই তো কেয়ামতের দিনের অবস্থা। ইমানদাররা কেয়ামতের মাঠে চলবে এসি ঘরের মতো আরামে চলবে, আর বেইমানরা ওখানে গিয়ে, মোনাফেকরা ওখানে গিয়ে ওই আগুনের মতো জ্বলবে। আমরা চাই এখানে 2 দিন থাকবো, এর বিনিময়ে আখেরাতে আমরা ঠিক এমনি করে আনন্দের সঙ্গে আল্লাহর কাছে এসি ঘরে আরামে ঘুরে বেড়াবো, কোনো কষ্ট আমাদের হবে, কারণ আমরা এসেছি আল্লাহকে ঋণ দেওয়ার জন্য। যতটুকু দেব দ্বিগুণ নয়, বহুগুণ আল্লাহর কাছে আমরা পাবো, কারণ সেরেফ তৌহিদ আমাদের লক্ষ্য। গঠনতন্ত্রের 3 নম্বর ধারা কি বলেন তো? গঠনতন্ত্র পড়াননি আপনারা? 3 নম্বর ধারা কি আছে বলো, সব বিষয় করে। হ্যাঁ, 3 নম্বর ধারায় আছে আকিদা, আজীব কর্মী বাহিনী। হ্যাঁ, 3 নম্বর ধারা হচ্ছে আকিদা, বলা আছে আমার মৃত্যু পরে গঠনতন্ত্র 10 বার পরিবর্তন করা হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরা যারা আগামী বেঁচে থাকবে, 3, 4, 5 ধারা কষ্টকালে পরিবর্তন করতে পারবে না। যদি এই ধারা পরিবর্তন করো, এই নাম পরিবর্তন করে তবা করতে পারবে, এই নাম যতদিন থাকবে পৃথিবীতে ততদিন এই 3টা ধারা আমাদের গঠনতন্ত্র অবশ্যই রাখতে হবে। কি সব 3টা ধারা? আকীদা, 4 নম্বরে লক্ষ্য উদ্দেশ্য, 5 নম্বরে মূলনীতি, তাই না? এবার বলো তো লক্ষ্য উদ্দেশ্য কি, জোরে জোরে বলো সবাই। ধন্যবাদ, এতগুলো লোক যে মুখস্থ করতে পেরেছে, এটা কি আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট নয়? বড় আলমদের জিজ্ঞেস করো আলাইহিস সালামের লক্ষ্য উদ্দেশ্য কি, নিঃসন্দেহে তারা বলতে পারবে না। আমাদের বলি দশ বার কামিল পাস করো আর পঞ্চাশ বার এমএ পাস করো, এক লাইন বলতে পারবো না। যদি এই বিশ্ববিদ্যালয় না পড়ে যুব সংগ্রাম আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে, তাহলে সে কখনোই আহলে হাদিস সম্পর্কে জানতে পারবে না। এত সহজ নয়। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, মানে বাংলাদেশে ভেজাল তৌহিদে ভরা, ভেজাল তৌহিদের মধ্যে আমরা নাই। তৌহিদে ইবাদতে আমরা বিশ্বাসী, আমরা তৌহিদে আসমা ও সিফাতে বিশ্বাসী, আমরা আল্লাহর হাতকে কুদরত বলে অপব্যাখ্যা করি না। সহিহ হাদিসে যেভাবে আছে, মান গায়ে তাকইফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তাতিল, যেভাবে কোরআনে এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে ঠিক সেইভাবেই কোন রকম পরিবর্তন, শূন্যকরণ এবং মূল অর্থ থেকে বিচ্যুতকরণ ছাড়াই যেভাবে আছে ওইভাবেই আমরা বলে থাকি। আল্লাহ আরশে আছেন কেমন, অত লম্বা চড়া মাপার আমার দরকার নেই, বাস খালাস আল্লাহ আরশে আছেন। আল্লাহ নিচে নামেন তাহলে কি আল্লাহর আরশ কি খালি হয়ে যায়, প্রশ্ন করতে পারেন আপনি? ওর কোন জবাব আমাদের কাছে না। হাদিসে রয়েছে আল্লাহ নিচে নামেন, কোরআনে আছে, হাদিসে রয়েছে, শব্দে রয়েছে, তিনি তৃতীয় প্রহরের প্রতি রাত্রিতে নিঃশ্ব আসমান নেমে এসে বান্দা থেকে ডাকেন, বলা নেই কি, নামলে তো আরশ খালি হয়ে যাবে, যুক্তি কত দেখেন। এর জবাব একটাই, কিভাবে নামেন কেমন ভাবে নামেন ওটা আমাদের দেখার দরকার নাই, হাদিসে যেহেতু রয়েছে আমরা এটা বিশ্বাস করলাম, বিশ্বাসের মর্যাদার কারণে আল্লাহ পাক আমাকে নেকি দান করবেন। প্রতিটি ক্ষেত্রে ঠিক এমনি ভাবে আছে পাবেন। অথচ বড় স্কলারদের লেখা তফসির কোরআন পড়েন, কোরআনের তফসির নাম করে কোরআনকে এমন ধ্বংস করে দিয়েছে, তফসির লিখতে গিয়ে এখন আমরা টের পাচ্ছি কি সাংঘাতিক ভাবে কোরআনকে ব্যাখ্যা করেছে না। অথচ বড় পণ্ডিত, যদি গণভোটের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হয়, সে ইসলাম নিঃসন্দেহে ইসলামের ক্ষতি করবে, কোনো উপকার করবে না। আবার ভোটাভুটি ছাড়া আপনি যেতেও পারবেন না, অতএব ওই চিন্তা ছেড়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কল করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যদি ইচ্ছা করেন তাহলে তিনি আপনাকে ক্ষমতা দান করবেন, এটার জন্য কারো অনুকম্পা ভিক্ষা করার দরকার নাই। ক্ষমতা লালায়িত হবেন না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের সবাইকে এই মৌলিক কথাটা মনে করে দেওয়ার জন্য, গণতন্ত্রের তিন চার পাঁচ ধারাটা স্মরণ করে দেওয়ার জন্য কিন্তু উদ্বোধনী ভাষণে কথাগুলো নিয়ে আসলাম। তাহলে ভাববেন না যে অন্যরাও যায় আমরাও চাই, রফল দান করলে আর আমিন বললে হালাদিস হওয়া যাবে না। আজকে বহু লোক রফল দান আমিন করে সালাত আদায় করে আর পুলিশরা ধোকা পড়ে বলে এরা সব বদা জঙ্গি। সাবধান থাকবেন কর্মী ভাইরা, কোন অবস্থায় যেন মুনাফিকরা ঢুকতে না পারে। আহলে হাদিস নাম নিয়ে ঐক্যের জন্য আমাদের কাছে বহু প্রস্তাব আসে, আমরাও তাদেরকে প্রস্তাব দেই। এক কথায় জবাব, আকিদায় ঐক্য হলে তবে আমলে ঐক্য হবে, তার আগে নয়। আপনারা আকিদা সংশোধন করুন, শিরকি আকিদা পরিত্যাগ করুন, শিরকি রাজনীতি ছাড়ুন, শিরকি অর্থনীতি ছাড়ুন, অটোমেটিক্যালি আমার সঙ্গে আপনার ঐক্য হয়ে যাবে। আপনি দুনিয়ার সমস্ত শিরক বিদাত করবেন আর রফলে দানকে সালাত আদায় করবেন, আপনার সঙ্গে আমাকে ঐক্য করতে হবে, আমার অত দায় পড়ে যায়নি, কারণ আমাকে কবরে মুক্তি পেতে হবে। আপনার সঙ্গে থাকলে দুনিয়া হতে একটু পরোটা খাওয়া যাবে, কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে, কারণ আপনি একটা বাতিলপন্থী লোক, কখনই হকপন্থী না। হকপন্থীর সঙ্গে হকপন্থীর মিল হবে, এই জন্য আলহামদুলিল্লাহ আজকে হিন্দুরা এসে নবদ্বীপে বসে আহলে হাদিস হয়ে যাচ্ছে, আজকে বৌদ্ধরা এসে এখানে এসে আহলে হাদিস হয়ে যাচ্ছে, দেশে বিদেশে সর্বত্র আন্দোলনের দাওয়াত যেখানে চলে যাচ্ছে, অজানা অচেনা অজ্ঞাত ভাইরা আমাদের বিদেশে বসে হৃদয়ের গভীরে আপনাকে স্থান দিয়ে আপনার আকীদাকে কবুল করে সেখানে আহলে হাদিস আন্দোলন চালিয়ে যাচ্ছে, হয়তো আমরা খবরও রাখি না। আন্দোলনের বিজয় যে এখানে, যারা কখনই নদাবড়ে আসেনি, যারা কখনই আমাদেরকে দেখেনি, তারা বিদেশে বসে যুদ্ধ জিহাদ করে আহলে হাদিস হচ্ছে, তারা মার খাচ্ছে গালি খাচ্ছে কিন্তু আকীদা ছাড়ছে না, তাহলে এটা কি আকীদার বিজয় নয়? আমরা আকীদার বিজয় চাই, সংখ্যার বিজয় নয়। সংখ্যা দিয়ে কখনোই সত্য মিথ্যা যাচাই হয় না, সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অভ্যন্ত বিধান। ওহির বিধানের মাধ্যমেই সত্য মিথ্যা যাচাই বাছাই হবে। আমরা যারা এখানে এসেছি দুনিয়ার জন্য এসছি না আখেরাতের জন্য এসছি, ঠিক তো? আল্লাহ কিন্তু যাচাই বাছাই করে আল্লাহ আলিম হবে, যাতে শুধু আল্লাহ হৃদয়ের খবর রাখে। ঘুম আসলে নেকি পাবেন? কোন রকম ডানে বাই করলেই কিন্তু নেকি কমে যাবে। হাদিসে এসেছে যদি কেউ মসজিদের শেষে আসে সে জান্নাতি হলেও সবার শেষে জান্নাতে যাবে। সালাতুল রাসূল হাদিসটা দেওয়া আছে না? সবাই আমরা বসে আছি, সবাই আমরা কর্মী, কিন্তু এর মধ্যেও তারতম্য হবে। এই তারতম্য যেন আমরা সবার আগে থাকি, আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। উদ্বোধনী ভাষণে আপনাদের সবাইকে সবার জন্য এই দোয়া করে আমি উদ্বোধনী ভাষণ শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য সত্যিকার ভাবে কবুল করে নিন এবং আমাদেরকে যেন কেয়ামতের মাঠে তার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।